আমাকে আরো কিছু করার জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।